ঝুমুর ঝুমুর ছন্দ তালে ঝড় বৃষ্টির মশাল তুলে বৈশাখ এলো ফিরে আবার, বজ্রপাতে কাঁপলো আকাশ মুষলধারে বইল বাতাস আসলো এক নতুন জোয়ার, ঝুমুর ঝুমুর ছন্দ তালে ঝড় বৃষ্টির মশাল তুলে বৈশাখ এলো ফিরে আবার, বজ্রপাতে কাঁপলো আকাশ মুষলধারে বইল বাতাস আসলো এক নতুন জোয়ার। এমন দিনে ঘরে থাকা যায় না, কেন বারে বারে মন করে শুধু বায়না, এমন দিনে ঘরে থাকা যায় না, কেন বারে বারে মন করে শুধু বায়না, নাটাই সুতা হাতে নিয়ে শিশু কিশোর মাঠে গিয়ে উড়াই রঙিন ঘুড়ি, গাছের ডালে হেলান দিয়ে আমে কাসুন্দি মিশিয়ে মজার তো নেই জুড়ি, নাটাই সুতা হাতে নিয়ে শিশু কিশোর মাঠে গিয়ে উড়াই রঙিন ঘুড়ি, গাছের ডালে হেলান দিয়ে আমে কাসুন্দি মিশিয়ে মজার তো নেই জুড়ি। কাঁচা আমে ঝালমরিচে বাড়ে স্বাদের বাহার, আসলো এক নতুন জোয়ার, আসলো এক নতুন জোয়ার, ঝুমুর ঝুমুর ছন্দ তালে ঝড় বৃষ্টির মশাল তুলে বৈশাখ এলো ফিরে আবার, বজ্রপাতে কাঁপলো আকাশ মুষলধারে বইল বাতাস আসলো এক নতুন জোয়ার, নতুন সাজে করি তাকে বরণ তারা গো মনে ভুলি গো পুরাতন, নতুন সাজে করি তাকে বরণ তারা গো মনে ভুলি গো পুরাতন, কিশোরী মেয়ে বধূ সাজে দুপায়েতে নূপুর বাজে ঝুনুর ঝুনুর আওয়াজ, লাল সাদা পাঞ্জাবিতে বাংলা আমার ওঠে মেতে নানান কারুকাজ, এমন দিনে অনাহারীর দেই যে মুখে খাবার, আসলো এক নতুন জোয়ার, আসলো এক নতুন জোয়ার, ঝুমুর ঝুমুর ছন্দ তালে ঝড় বৃষ্টির মশাল তুলে বৈশাখ এলো ফিরে আবার, বজ্রপাতে কাঁপলো আকাশ মুষলধারে বইল বাতাস আসলো এক নতুন জোয়ার, আসলো এক নতুন।